بسم الله الرحمن الرحيم دايا موي بروم دايلو اللار نامي قل يا أيها الكافرون بولو هي كافر را لا أعبد ما تعبدون امي تهار عبادت كورينا جهار عبادت تمرا كورو ولا أنتم عابدون ما أعبد এবং তোমরা তাহার ইবাদতকারী নও যাহার ইবাদত আমি করি এবং আমি ইবাদতকারী নই তাহার যাহার ইবাদত তোমরা করিয়া আসিতেছ এবং তোমরাও তাহার ইবাদতকারী নও যাহার ইবাদত আমি করি لكم دينكم ولي دين تمہادر دین تمہادر امار دین امار